আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজকে একটি অংশ পাঠ করার নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারীদেরকে সামাজিকভাবে বয়কট করা হয় মক্কার জীবনে। দারুন নদওয়াতে বসে মুশরিক সর্দারগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে বনু হাশিমের সহযোগিতার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করা যাচ্ছে না, তাই তারা বনু হাশিমকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নেয়। বিভিন্ন গোত্রের সর্দারগণ এই মর্মে চুক্তিবদ্ধ হন যে কেউ বনু হাশিমের সাথে কোনোরূপ মেলামেশা করবে না, তাদের সাথে কোনো কিছু বেচাকেনা করবে না, কেউ তাদেরকে খাদ্যদ্রব্য দেবে না এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না। বনু হাশিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে সোপর্দ করার আগ পর্যন্ত এ বয়কট চলবে। চুক্তিটা কাবা ঘরে লটকিয়ে রাখা হয়। বনু হাশিম গোত্রের প্রধান ছিলেন আবু তালেব। তিনি সহ অন্যান্য সর্দারগণ মুসলমান ছিলেন না, তবে তারা পরম সহিষ্ণু ছিলেন এবং মুহাম্মদের মতো একজন চরিত্রবান মানুষকে হত্যা করা তাদের দৃষ্টিতে মারাত্মক অপরাধ ছিল, তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করত। বনু হাশিম দ্বন্দ্ব সংঘাত এড়াবার উদ্দেশ্যে বনু হাশিমকে শিয়াবে আবি তালিবে এসে বসবাসের সিদ্ধান্ত নেয়। বনু হাশিমের উপর বয়কট কার্যকর করা হয়। এভাবে সপ্তাহের পর মাস, মাসের পর বছর এভাবে সময় গড়িয়ে যায়। তাদের কাছে যা কিছু ছিল, মানে যা কিছু খাদ্যদ্রব্য মজুদ ছিল, তা একেবারে নিঃশেষ হয়ে যায়। ক্ষুধার তাড়নায় তারা গাছের পাতা খেতে শুরু করে। এক সময় পাতা শেষ হয়ে যায়। কিছুদিনের মধ্যে সব পাতা খাওয়া শেষ হয়ে গেল। তারা গাছের ছাল খেতে শুরু করে। এক সময় তাও শেষ হয়ে যায়। তাদের তাঁবুগুলো ছিল উটের চামড়ার তৈরি। তাঁবুর অংশবিশেষ কেটে চিবিয়ে চিবিয়ে তারা ক্ষুধানিবৃত্তির প্রয়াস চালায়। কিছু লোক না খেয়ে মৃত্যুবরণ করে, অনেকেই রোগাক্রান্ত হয়। এভাবে তিন তিনটি বছর কেটে যায়। এরপর জুহাইর ইবনে আবু উমাইয়া সহ পাঁচজন যুবকের সাহসী সিদ্ধান্তে উক্ত বয়কটের অবসান ঘটে। জুহাইর উক্ত পাঁচ যুবক সহ কাবার এক স্থানে দাঁড়িয়ে ঘোষণা করে, হে মক্কাবাসীগণ, আমরা খাবো পরবো আর বনু হাশিম অবরুদ্ধ অবস্থায় থেকে ধুকে ধুকে মরবে, কেউ তাদের সাথে লেনদেন করবে না, এটা কি করে চলতে পারে? আল্লাহর কসম, জুলুমের প্ররোচনা দানকারী ও সম্পর্ক বিনষ্টকারী চুক্তিনামা ছিঁড়ে না ফেলা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তারা কাবা ঘরে লটকানো চুক্তিনামা নামিয়ে ফেলে। সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয় হচ্ছে উক্ত চুক্তিপত্রের শুরুতে লিখিত বিসমিকা আল্লাহুম্মা শব্দ ছাড়া আর সকল কথা উইপোকা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। যুবক দল এরপরে শিয়াবে আবি তালিবে গিয়ে বনু হাশিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করে আনে। এ ঘটনায় মক্কার মুশরিক সর্দারগণ অপ্রস্তুত হয়ে যান। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি আল্লাহ তাআলা সাহায্য কীভাবে আসে এবং ধৈর্যের প্রতিফল সবসময় ভালো হয়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষের প্রয়োজন হয় না, মাত্র পাঁচজন যুবক। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচজন যুবক তাদের একটি চেষ্টা চালিয়েছে আল্লাহর উপর ভরসা করে। এরপর আল্লাহ তাআলার সাহায্য তাদের উপর নেমে আসে। তাই আসুন ভাই ও বোনেরা, আমরা ইসলামের জন্য আমাদের ব্যক্তি স্বার্থের অনেক কিছু ত্যাগের চেষ্টা চালাই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে গেলে এরকম অনেক ঘটনা পাবেন। সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার রবের উপর ইমান আনার পর আর পিছন ফিরে তাকাননি। তারা প্রতিটি মুহূর্তে সবরের পরীক্ষা দিয়েছেন এবং আল্লাহর রহমতে কৃতকার্য হয়েছেন। বনু হাশিম গোত্রের এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করুক। আমিন।